ومن نظر إلى وجه السبلة أو إلى ظاهر الصواب مطويا أو إلى وجه الجارية أو إلى وجه الدابة وكفتها فلا خيار له. والأصل في هذا أن رؤية جميع المبيع غير مشروط التعذر، فيكتفي برؤية ما يدل على العلم بالمقصود. ولو دخل في البيع أشياء فإن كان لا يتفاوت أحدها كالمكيل الموزون وعلامته أن يعرز بالنموذج، يكتفي برؤية واحد منها إلا إذا كان الباقي أردان مما رأى. يسو مطلق اللي أنت تقول لي ومن نظر إلى وجه السبرة أو إلى ظاهر الصوب مقضيا أو إلى وجه الجارية أو إلى وجه الدابة وقف لها فلا خيار له. خيار الرؤيات সুরত কয়েকটা জিনিস এর উপরে যদি খেয়াল রুইয়ত রাখে তুমি যদি দেখবো কেমনি কেউ উল্টাইয়া পাল্টাইয়া সব একটু বাইক করে দিবে না কুন্ডার মধ্যে কি যে হাত সুরত থাকে আসিয়া বিভিন্ন ধরনের হতে পারে, এক ধরনের সায় এক ধরনের জিনিস হতে পারে, যে একটা জিনিস নিয়ে আর কিছু জিনিস আছে যেগুলি অনেকগুলি একসাথে বিক্রি করে ওইগুলির মধ্যেও আবার দুই প্রকার, একটা হলো মুতাফাবিদুল আহার আর একটা হলো মুতাফাবিদুল আহার। মুতাফাবিদ তাফাউতের থেকে আহার একক, যার একক পার্থক্য, যেমন কাডল দিচ্ছে পঞ্চাশটা কাডল একসাথে তাহলে মুতাফাবিদুল আহার, কিংবা বকরি বেচছে পঞ্চাশটা বকরি আছে যেমন পাঁচ গুণ গম এনে একটা গম আর পাঁচ হাজার গম প্রত্যেকটা গম একই ধরনের হলো মুতাকারিবুল আহার, তার একক সংখ্যা কয়েক, যেগুলি সেই ওয়াহে বিক্রি করা হয়। যেমন একটা ছাগল দিচ্ছে, একটা বস্তু দিচ্ছে, একটা কাপড় দিচ্ছে, সেই ওয়াহে যদি বিক্রি করা হয় তাহলে এটা দেখা সিস্টেম যে জিনিস দেওয়াদের মধ্যে প্রচলনের মধ্যে যতটুকু দেখলে দেখা হয়ে যাবে, এতটুকু দেখার পর তার হইয়ে থাকছে। যেমন একটা বান্দি কিনছে বা গোলাম কিনছে তাহলে বান্দি আর গোলাম চেহারা দেখতে পাবে, হাত পাও দেখতে পাবে, এগুলি দেখতে পাবে, কিন্তু এরপরে আছে অনুমতি নেই। সুতরাং এতটুকু যদি দেখা হয়ে যায় আর তারপরে যদি আমি তো দেখি নাই কারণ কাপড় খুললে ভিতরে যেমন সেগুলি তো দেখার অনুমতি নেই, সুতরাং ওই জায়গার মধ্যে রই আর থাক। ঠিক একইভাবে যদি তার আহাদ আসিয়া কিনে তাহলে ওই জায়গার মধ্যে যেমন মনে করেন যে গমটি তাহলে ওই যে এক মোট বা একটা দুইটা দেখা যায় স্যাম্পল ওই দোকানের সামনে দিয়ে দেখবেন যে দোকানে কিন্তু চাল টাল নাই, ওই একটা ইয়া স্যাম্পল নিয়ে রয়েছে, আপনি অর্ডার দিবেন ওই স্যাম্পলের মাল তুলবে, তাহলে এতটুকু দেখা তাহলে একটা নিয়ে যাবে। এরপরে আপনি এই কথা বলতে পারবেন না আপনি তো গম সবগুলি দেখেন নাই এখন এইগুলি তো, হ্যাঁ আপনার যে স্যাম্পল দেখাচ্ছে এই স্যাম্পলের যদি বিপরীত হয়ে থাকে তাহলে আপনার হ্যাঁ নিয়ে যাবে কি থাকবে। আর যদি এটা হলো মুতাকার আহার, আর যদি মুতাফাবিতুল আহার হয় তাহলে ঘর ফার ঘর ফল যেমন পঞ্চাশটা বকু তাহলে প্রত্যেকটাই প্রত্যেকটা দেখতে তাহলে রয়ে খেয়াল থাকে। ওয়ামান নাজার আইলা ওয়াজহি সুবরা আও ইলা যাহির সাউবি মাকদিয়ান আও ইলা ওয়াজহিল জারিয়াতি আও ইলা ওয়াজহি দাবাতি ওয়া কাবালিয়া ফালা খিয়ার লাহু। আমার নাজারা ইলা ওয়াজহি ওয়াজহি সুক গমের স্তূপ রাখা উপর যে ছায়া দেখছে ওই বেটার কি আগুন যাতা ছিল দিয়া যে এখন গমের স্তূপ রাখছে উপর দিকে ছায়া আও ইলা ওয়াহি সাউবি মাকদিয়ান কাপড়ে থান দিচ্ছে আজকের যে কাপড় এই এই কাপড় যেমন এই যে এইগুলো তো থান দিচ্ছে উপর দিকে দেখতে অথবা এমন কাপড় যে কাপড় যেমন শাড়ি কাপড় এদের যদি বারবার তুললে একটা টুকটাল নিতে হাইতে যায় তাহলে এই কাপড় দুই দিন করে আপনি বিক্রি করতে পারেন। উপর দিয়ে আপনি দেখলেন সব দিকে ক্রেতাই দিয়ে তুলে তুলে তুলে তুলে দেখে বান্দি কে চেহারা দাপতি কাপালি বকরিকে চেহারা আর চুত পাশা বকরির চেহারা দেখছে আর পাশা দেখছে আও ইলাওয়াজি দাপতি চৌপায়া জানোয়ার কি চেহারা ও কাপালি আর সুরি চুত কালা চেহারা তো والاصل في هذا ان رؤيه جميع النبي غير مشروط لتعذره এই ক্ষেত্রে শরীয়তের মূল বিধান হইল এই والاصل في هذا رؤيه كيار ابن ساكت كان يعني شريعت کا مول بنیادی مسئلہ یہ ہے ان رؤيه جميع النبي غير مشروط جميع النبي کو دیکھنا شرط نہیں پورا نبی دیکھتے ہوئے ایک کوئی شرط نہ رؤيه شرط ہے কেন তাআযুরিহি কারণ পুরাটা দেহা সবটার ক্ষেত্রে সম্ভব না ফায়াক্তা ফি রুকিয়াতি মা ইয়াদুল্লু আলাল ইলম বিল মাকসুদ আপনার উদ্দেশ্য সাধিত হয় যদি দেখাটা একটু দেখতে যথেষ্ট ফায়াক্তা ফি রুকিয়াতি সো কাফি হোগা এই সারুয়া মা ইয়াদুল্লু আলাল ইলম বিল মাকসুদ আলাল ইলম কাল মাকিল ওয়াল মাউজুনি যেন উদল করে বেশি কায়ে করে বেশি এরকম জিনিস দান চাও এগুলি উদল করে ওয়ালামাত ওয়াজি উরাদ বিন নামুজাত কাইলি আসিয়া এবং ওয়াজনি আসিয়া যা আহাদ মুতাফাবিত না সেটা চিনবেন কি এটা স্যাম্পল হিসেবে দেখেন علامته أن يعرض بالنموذج اسكا علامته هي كي اشياء کو پیش کیا جاتا ہے نمونہ کے طور پر يكتفي بروية واحد منها تو ان میں سے ایک کو دیکھنے سے کیا ہوگا رویہ ایک کافی ہو جائے ایک تر میں جسے پولے جسے پولے থাকে তো গেছিল لیکن اگر باقی جو ہے اسے رضیلہ پنتر رد بمرا فحین ایتن یکون لہو الکیار اس وقت اس کے لئے کیا ہوگا کیار وینکان اتفابت احادها کتیاری و دواب لا بد من نویت کل واحد منهما اہم دیر کو مجھ اشیاء যেগুলি মুতাফাবিতুল আহাদ, যেমন কাপড়টি কাপড়ের দ্বারা গজ যদি কিনা থেকে 100 গজ কাপড় তাহলে এটা স্যাম্পলের দ্বারাই ওই কাপড় কাপড় না বরং ওই কাপড় আর কিছুদিন পরে দেখ সবুজ সবুজ কালারের আন্ডার। আর এখন আর কিছু আছে এই আন্ডার মধ্যে রং থাকে সব জিনিস মধ্যে মার্কেটের মধ্যে গ্রাহকদের চাহিদা যদি থাকে এগুলির মধ্যে রঙও লাগে রং লাগে এই কালার। এই জাতীয় এই বিষয় একরকম যে এইগুলি মিনহাজের তো সাহেব বলতেছেন যে আসলে উচিত ছিল এগুলি গম জগির মতন কারগুলা হাজের অন্তর্ভুক্ত হওয়া ও কেন আইয়া মিসলেন হিন্তা কি বসাই হালাকি হুনাসে থাকে হো মিসলেন হিন্তা যে হো আর জবকে পরে মূল নীতি বললেন একটা তো হইল যে এককভাবে বিক্রি করা আর কিছু আসিয়াছে মুতাকারের আর মুতাবা। কারণ আমরা এই নীতিটা যখন বুঝে গেলাম যা সারা তা হা যা যদি এ উসুল সাবে তো গিয়া হ্যাঁ না কো তো হাম কাহেঙ্গে হ্যাঁ সাহেবের তো জুড়ি নেই জুই বার কাহা উসকে তকরির মে হাম কাহেঙ্গে আন্নাজ রুইলা ওয়াজি সুব্রা কাফি তো এ গেহুকে তুদা পর নজর করনা এ রুইয়ত কা এতটুক দেখে রুইয়ত কেন লিয়ানাহু ইয়ারাফু ইসলেকে ইসে পহচানা যায় ওয়াসল ইয়ারাফু ওয়াসল নাকি ইসি সে সুব্রা কে উপর সে দেখ না বাকি কে অস্তু কো পহচানা যায় তারিখ হ্যাঁ পহচানা পহচানা পহচানা যা হ্যাঁ বাকি কে অবসা কেন লিআন্নাহু মাকিল ইসলেকে আসিয়া কেলি আর নমুনা কে তোর পর পেশ কর ও কাজাল নাজরু ইলা জাহির সাউবি তো এইসি তরা রুয়াত কি কিয়া সাকিত হো জায়েগা আর নাজরু ইলা জাহির সাউবি কাপড়ে কে জাহিরি হিসাব পর নজর করে যদি কাপড় এই ধরনের হয় যে মিরপুরের কাপড়ের কি নাম না কি মুসলিম কাপড় না আরেকটা কাপড় বেনারসি হ্যাঁ বেনারসি বেনারসি বেনারসি কাপড় এগুলির মধ্যে একটা তো এটা সুতা দেখা সেলাই করে যেটা এটাও করে কিন্তু এর মধ্যে যে নকশাটা করে এই নকশাটাই মুখ্য উদ্দেশ্য সব তো বেনারসি এক জিনিসই কিন্তু একটা দাম 50,000 টাকা একটা দাম 5,00,000 টাকা এক শাড়ি এর কারণ হলো কি নকশার মধ্যে ডিফারেন্স নকশাটাই এর মধ্যে মুখ্য বিষয় তাহলে যদি কাপড় এই ধরনের হয় যে তার মধ্যে নকশাটা হইলো মুখ্য বিষয় জেসে কি والوجه هو المقصود في الاعدام ওই যে একক ভাবে যদি কি করে তাই والوجه هو المقصود في الاعدام আর মানুষের চেহারা দেখলেই বাস এটা ভালো না খারাপ চেহারা দেখার দ্বারাই এটা রুইয়ে থাকে। কারণ মানুষের এই সব কিছু খুঁজে তুলে দেখে বিক্রি করা এটা সম্ভব না। সুতরাং মানুষের চেহারা যদি দেখা হয়ে থাকে এতটুকুর দ্বারাই যথেষ্ট রুইয়ে থাকে। والوجه والمقصود في الادب وهو والكفل في الدواء وهي تهرا এবং পাসা সুরে এটা চতুষ্পদ প্রাণী দেখতে গেলে চেহারাটা দেখতে হবে এবং কৃষ্ণ দেবে এই দুইটা যদি দেখা হয়ে থাকে তাইলে রুয়ের সাকে বহুয়া ইয়ানি ওয়াজ ওয়াল কাপাল আও সুরে কি দাওয়াবি তো পায়া জানার কান্দ পায়ের অর্থবার রুইয়া তো মাত্র লাগে অর্থবার রুইয়া রুইয়া তো গাইব সো রুইয়াতে মাকসুদ হি কে কি হবে এতবার হবে তবে বাস কেরাম শর্ত আরোপ করছেন যে হাত পাও দেখতে হবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রওয়ায়েত ওয়া ফি সাতি লাহম লা বুদ্দ মিন আল জাস লিআন্ন আল মাকসুদ হুয়া আল লাহম ইউরাফু বি আর যদি কেউ গোশত খাইবে নাকি দোকি কিনে তাহলে ওইটারে ওইটা দিয়ে থাকে তবে এভাবে আগের জমানায় আমার জমানায় একটু এটার বস্তু কদ্দুর আছে না আছে বা ভালো বস্তু না লেবেড়া বস্তু এটা এর মধ্যে পোকা দিয়ে এটা বুঝতে পারে একজন আছে যে তারা ওই পাশার মধ্যে গিয়ে বস্তুর মধ্যে টুকা দিলেই বুঝতে পারে যে এটার বস্তুটা ভালো না খারাপ। সুতরাং যদি বস্তু খাওয়ার জন্য বস্তু কিনে থাকে তাহলে ওইটা রুয়ের দেখার একটা সাকে হবে যখন নাকি ওইটারে কি করবে পরক করবে পরক করার পর ওয়াফি সাকি লাহাম আর গোশত কে বকরিবে লাহুদ্দালিনা জাস পরক না জরুরি লিয়ানাল মাকসুদ হুয়া লাহাম ইসলিয়ে কে বকরি কে আন্দার মাকসুদ এ কিয়া হ্যায় গোশত আর গোশত পরকনে সে পহচানা জাতা হ্যায় ওয়াফি সাথে কিনিয়া আর যে বকরি পালা দুধ খাওয়ার জন্য কি ওইটার বানও দেখতে হবে বান ফল বান স্তন দেখতে হবে। তো যদি পালক বকরি কিনেন তাহলে তার স্তন দেখাও ওয়াফি সাথে কিনি এগুলি কিছুটা ওরূপে রূপেও ধরবে ওয়াফি সাথে কিনিয়া আর পালতু বকরি মে আর যে জিনিস খায় ওই জিনিস টেস্ট করিয়া দেখে তারপরে কিনা দেখলে তারপরে আমি আর যে সাইকো খায়া যেতা হ্যা সাকে শুনে কে নিয়ে জরুরি হ্যাঁ চাকনা لأن ذلك هو المعرف للمقصود اس لیے کہ یہی مقصود کو پہچاننے کے لیے ضروری ہے وإذا سنت دار راكيا لو وإذا مشاهد بيوتها وكذلك إذا رأى خارج الدار أو رأى أشجار البستان من خارج وعند زبر لا بد من دخول داخل بيوت ولا سهوا جواب الكتاب لا بباك عادات إلى الأبنية فإن بيوتهم لم تكن متفاوتا يومئذ فأما اليوم فلا بد من الدخول في داخل دار التفاوت والنظر إلى الظاهر لا يقول العلم بالداخل مصنف رحمة الله عليه قلت سنة لأكد على بعيدة تكي بارين دا ديكس بارين كنتا سي غور كنتا سي بارين دا ديكس قرمي يتساك এইটা হলো আগের যুগে, অর্থাৎ এটা আসলে তৎকালীন কুফার কুফার অবস্থার কথা বলা। কুফাতে তৎকালীন যুগে যত বাড়ি ঘর বানানো যদি সরকারি প্ল্যানের মাধ্যমে, এখন আর যেহান দেয়া যে মনে চাইতেছে ঘর বাড়ি বানাই হালাইতেছে, এটা আসলে দেশের জন্য পরিবেশের জন্য এটা সুবিধাজনক না। জার্জির মতে মতে জার্জির ডিজাইনে বানাই গে, এটা একটা শহর অপরিচ্ছন্ন অপরিবেশ যুক্ত শহর হয়ে যায় গা। এই কারণে তৎকালীন যুগে মুসলমানরা ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবেই আসলে বাড়ি ঘর সব বানাই দেব, এখন তো বানাইয়া দিব শহরে এখন হয়ে যাবে। যাই হোক, তৎকালীন কুফার মধ্যে যত বাড়ি ঘর ছিল এক এক অঞ্চল মধ্যবর্তী নিম্নবর্তী উচ্চবর্তী এলাকার জন্য আলাদা আলাদা এবং ওই নিম্নবর্তীদের একটা ডিজাইন আছে, মধ্যবর্তীদের একটা ডিজাইন আছে, আর যারা উচ্চ ছিল তাদের আরেকটা ডিজাইন আছে। সুতরাং বাড়ি ঘর ভিতরে কী আছে না আছে বাহিরের বাড়িতে এই বাড়ি এই ডিজাইনের এই আছে, সুতরাং বাহিরের থেকে যদি দেখত তাহলে সরকারি ভবন। কিন্তু বর্তমান যুগে বাহিরিয়া দেখা যায় যে এই যে বাড়ি এই ডিজেক্টাছে বাহিরে দেখা যায় যে ল্যাব নাই শূন্য নাই কিছুই নেই, ভিতরে গিয়া আপনি জিন্দগিতে এরকম দেন এখানে বাঙ্গা বাড়ি এই চালাকি বরং ভিতরে সব কিছু দেখে তাকে গজবকে দেখে ঘর কে বাহির গাছগুলি দেখছি তাহলে কি হয়ে যাবে গা তার রুইয়ের সাকেতে ওয়াইন্দা জুফর লা বুদ্ধা মিন দুখুলি দাখিলিল বুয়ুত। ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি এর নজদিক জরুরি হে মিন দাখিলি দুখুলিল বুয়ুত ঘর কে আন্দর দাখিল হুনা ওয়াল আসাহু আন্না জাওয়াব আল কিতাব আলা বিফাকি আদাতিন ফিল আবলিয়া। আর আশা করি একে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহিকা জবাব যে রুইয়ে তাকে ছেড়ে দেবে কথা যে বলছে আলা বিবাকি আদাত ইন ফিল আবনি উনকে আদত কে মুয়াফিক ফিল আবনি ইমারত ইমারত নিয়ে উনকে আদত কে মুয়াফিক, অর্থাৎ তারা বিল্ডিং বানাই কি একই ধরনের একই ধরনের, সুতরাং এই জন্য বাইরের থেকে দেখলে কি হয়ে যেত রুইয়ার তাকে দেবে জরুরি হাকিত দাখিল কেন হিসার দিকে দৃষ্টি দিলে ভিতরে যে দেখুন এইটা অর্জিত হয়, যেহেতু ভিতরেটা অর্জিত হয় না তো ভিতরেটাও কি করে নিতে দেখেন ওয়ান নজরুল জাহির আর জাহির কি তরফ নজর করনা لا يوقع العلم بالداخل داخل كعلم كواكب المتاخر.